বলেছ নতুন কিছু গান গা, এ গান অনেক হয়ে গেছে, যে ব্যথায় আনন্দ দিই আমি সে ব্যথা তোমাদের সয়ে গেছে। তোমরাই বলেছ নতুন কিছু গান গা, আমি তাই নতুন ফাগুন দিনে পাখিকে বলেছি সুর দাও, শুনিনি এমন কিছু গাও, পাখি তার কাকলি রূপ কথা আগেকার সুরে গেছে, তবু তোমরাই বলেছ নতুন কিছু গান গাও। বলেছি ঝর্ণা ধারা তুমি ঝরনা একটু নতুন করে, পারেনি ঝর্ণা কিছুতে গেছে সে তেমনি ভাবেই ঝরে, তাই তোমাদের ওই চাহিদার দাম আমিও পারিনি দিতে, আমার গানের পৃথিবীতে ইতিহাস দেখো যদি যাচাই করে, প্রেম সেই একই রয়ে গেছে, তবু তোমরাই বলেছ নতুন কিছু গান গা, এ গান অনেক হয়ে গেছে, যে ব্যথায় আনন্দ দিই আমি সে ব্যথা তোমাদের সয়ে গেছে, তোমরাই বলেছ নতুন কিছু গান গা।